أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে قل أعوذ برب الفلق বলো আমি শরণ লইতেছি উষার স্রষ্টার من شر ما خلق তিনি যাহা সৃষ্টি করিয়াছেন তাহার অনিষ্ট হইতে ومن شر غاسق إذا وقب অনিষ্ট হইতে রাত্রির অন্ধকারের যখন উহা গভীর হয় ومن شر النفاثات في العقد এবং অনিষ্ট হইতে সমস্ত নারীদের যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয় ومن شر حاسد إذا حسد এবং অনিষ্ট হইতে হিংসুকের যখন সে হিংসা করে